واذكر اسماعيل واليسع وذا الكفل وكل من الاخيار স্মরণ করুন ইসমাইল আল ইয়াশা ও জুলকিফলের কথা তারা প্রত্যেকই গুণীজন এ এক মহৎ আলোচনা আল্লাহভীরুদের জন্য রয়েছে উত্তম ঠিকানা সেখানে স্থায়ী বসবাসের জান্নাত তাদের জন্য দ্বার দ্বার উন্মুক্ত রয়েছে সেখানে তারা হেলান দিয়ে বসবে তারা সেখানে চাইবে অনেক ফলমূল ও পানীয় তাদের কাছে থাকবে আয়ত নয়না সমবয়স্ক রমণীগণ তোমাদেরকে এরই প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে বিচার দিবসের জন্য এটা আমার দেওয়ার রিজিক যা শেষ হবে না এটা তো শুনলে এখন দুষ্টদের জন্য রয়েছে নিকৃষ্ট ঠিকানা তথা জাহান্নাম তারা সেখানে প্রবেশ করবে অতএব কত নিকৃষ্ট সেই আবাসস্থল এটা উত্তপ্ত পানি ও পুঁজ অতএব তারা একে আস্বাদন করুন এ ধরনের আরো কিছু শাস্তি আছে এই তো একদল তোমাদের সাথে প্রবেশ করছে তাদের জন্য অভিনন্দন নেই তারা তো জাহান্নামে প্রবেশ করবে তারা বলবে তোমাদের জন্য তো অভিনন্দন নেই তোমরাই আমাদেরকে এই বিপদের সম্মুখীন করেছ অতএব এটি কতই না ঘৃণ্য আবাসস্থল তারা বলবে হে আমাদের পালন কর্তা যে আমাদেরকে এর সম্মুখীন করেছে আপনি জাহান্নামে তার শাস্তি দ্বিগুণ করে দিন তারা আরো বলবে আমাদের কি হল যে আমরা যাদেরকে মন্দ লোক বলে গণ্য করতাম তাদেরকে এখানে দেখছি না আমরা কি অহেতুক তাদেরকে ঠাট্টার পাত্র করে নিয়েছিলাম না আমাদের দৃষ্টি ভুল করছে এটা অর্থাৎ জাহান্নামীদের পারস্পরিক বাগবিতণ্ডা অবশ্যম ভাবি বলুন আমি তো একজন সতর্ককারী মাত্র এবং এক পরাক্রমশালী আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই তিনি আসমান জমিন ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালন কর্তা পরাক্রমশালী মার্জনাকারী বলুন এটি এক মহাসংবাদ